মনের মাঝে আছো তুমি কেন দেখি না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই প্রাণেরও সেই বাসনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই প্রাণেরও সেই বাসনা সোনার মদিনা।